الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم وقال سبحانه ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين وقال سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب وقال تعالى ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তাকেই ডাকি, তিনি ছাড়া আর কাউকে যেন না ডাকি। এই ডাকা এর আরবি হবে দোয়া। এই দোয়া সাধারণত দু প্রকার, এক প্রকার হচ্ছে দোয়া ও ইবাদাহ, আরেক প্রকার হল দোয়া ও মাসআলা। আল্লাহকে আমরা ডাকি তার ইবাদত পালনের উদ্দেশ্যে, ইবাদত করি এটাও তার ডাক। তার তসবিহ নিচ্ছি এটাও ডাক, তার তসবিহ আদায় করছি এটাও ডাক, তার প্রশংসা বর্ণনা করছি এটাও ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি এটাও ডাক, কোরআন তেলাওয়াত করছি এটাও ডাক। এটা হবে ইবাদাহ, ইবাদত কত আহ্বান ডাক। সালাত আদায় করছি ডাক, তাই দাওয়া দোয়া ইবাদাহ। এই ইবাদতগুলি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো জন্য নিবেদিত করা হয় তাহলে তা হবে শিরক। আরেকটা হচ্ছে দোয়া মাসআলা, আল্লাহর কাছে চাওয়া, চেয়ে তাকে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, দুআ হলো ইবাদত। আল্লাহর কাছে কিছু চাইলেন তা হচ্ছে ইবাদাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, আর যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। রব্বুল আলামিন আমাদেরকে উভয় প্রকার ডাক ডাকার জন্য নির্দেশ দিয়েছেন, বলছেন উদ্উ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, সূরা আরাফ 55 নম্বর আয়াত। তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, কাকুতি মিনতি করে আর সঙ্গোপনে, কারণ তিনি যারা সীমালঙ্ঘন করে তাদেরকে ভালো পান না। তাই রব্বুল আলমিনকে ডাকবে মন থেকে, তার নাম জপবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মন থেকে, নিজ পক্ষ থেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবকে ডেকেছেন, সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার পড়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন, রবকে ডেকেছেন। আর আমাদের সামনে তিনি পদ্ধতি পেশ করেছেন যে তোমরা এরকম আল্লাহকে ডাকবে, উদ্রু রব্বাকুম তাদাররুআন, তোমরা তোমাদের রবকে ডাকবে কাকুতু মিনতি সহকারে, ও খুফিয়াতান আর সঙ্গোপনে, যে স্থানে জুড়ে আল্লাহকে ডাকার বিধান রয়েছে সে স্থানে জুড়ে আল্লাহকে ডাকবে, আর না হয় সাধারণত সবসময় রব্বুল আলমিনকে আস্তে আস্তে ডাকবে। রবকে এমন পদ্ধতিতে ডাকবে না যে পদ্ধতি কোরআনে নেই, সুন্নাহে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নেই। যদি এরকম ডাকে তাহলে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সে সীমালঙ্ঘনকারী হয়ে গেল, আর আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। রব বলেছেন রবকে ডাকো মন থেকে আস্তে আস্তে। এবারে যদি আমরা তাকে ডাকি তালে তাল মিলিয়ে, সুরের তালে তাল মিলিয়ে সমস্বরে, তাহলে এই অবস্থায় রবকে ডাকা হচ্ছে না যেভাবে রব নির্দেশ দিয়েছেন আমাদেরকে তাকে ডাকতে, কারণ সে সুরের তালে ডাকছে। কেউ কেউ বলে সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ, বলে কিনা? কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেই আবার পাগল হয়ে যাচ্ছে, আর কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ নয় সামনে আবার শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর কেউ কেউ সামনে শুধু আল্লাহ আল্লাহ, আর কেউ কেউ কেউ আরো এগিয়ে যাচ্ছে বলছে শুধু হু হু হু হু জিকির করে কিনা। কিন্তু আমরা যাদের জ্ঞান নেই তারা বলবে কতই না আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি কিরকম আল্লাহকে ডাকছে, কিন্তু সে তো জানল না এই তরিকা কি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম কি এরকম ডেকেছেন। তাই রব বলেছেন ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين, তোমরা তোমাদের রবকে কাকুতি মিনতি সহকারে সঙ্গোপনে ডাকো, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকো না। কিন্তু এর পূর্বে বলেছি যেখানে জোরে ডাকার বিধান রয়েছে সেখানে জোরে ডাকবে। যেমন ফরজ সালাতগুলিতে, জাহরি সালাতগুলিতে, ফজরের সালাতের দুরাকাতে, মাগরিবের সালাতের প্রথম দুরাকাতে, এশার সালাতের প্রথম দুরাকাতে ইমাম সাহেব জুরে কেরাত পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতে জুরে কেরাত পড়তেন, সাহাবায়ে কেরামও পড়তেন কিন্তু নিয়ম মাফিক, এগুলো কোরআন সুন্নাহ তার বিধান মজুদ। আমরা রবকে ডাকি জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারণ করা হয় জোরে। আবদুল্লাহ বিন উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম বাজারে হাটে মাটে ঘাটে সর্বত্র উঁচু শব্দে আল্লাহর একত্ববাদের ধ্বনি উচ্চারণ করতেন, বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, পড়তেন কিনা? আমরা হজে যাই উমরায় যাই একত্ববাদের ধ্বনি উচ্চারণ করি জোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদ ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক, সে বিধান রয়েছে। কিন্তু সর্বত্র নয়, যেসব জায়গায় রয়েছে জোরে জিকির করা সেসব জায়গায় জোরে বলবে, আর না হয় সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে জিকির করেছেন মুসলিম শরীফে এসেছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সফরে ছিলেন, তখন তারা জোরে জোরে তকবীর পড়তেন তসবীহ পড়তেন, কারণ সুন্নত হচ্ছে সফরের অবস্থায় যদি উপরে উঠেন বা সর্বাবস্থায় তখন উপরে চড়তে সময় বলবেন আল্লাহ আকবর আর নিচে নামতে সময় বলবেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম জোরে জোরে পড়ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের উপর দয়া পরবশ হও, উঁচু আওয়াজে এরকম তসবিহ তাকবীর বলো না, কারণ তোমরা যাকে ডাকছো ইন্নাকুম লা তাদউনা, তোমরা এমন সত্তাকে ডাকছো না যে বধির মুখ, বরং তোমরা ডাকছো ইন্নাকুম তাদউনা সামিআন বাসীরান, তোমরা যাকে ডাকছো তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, নিকটবর্তী জনকে তোমরা ডাকছো, তাই আস্তে আস্তে আল্লাহর জিকির করো, এটাই হচ্ছে আসল। আর এ হতেই আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ এমন, আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা আমার কাছে চাও, যত তোমরা চাইবে আমি তোমাদের উপর তত বেশি খুশি হব, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে চায় আল্লাহর কাছে চায় না ওদের প্রতি আল্লাহ নারাজ হন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, হাদিসটি হাসান পর্যায়ের, শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না আল্লাহ তার আল্লাহ তার প্রতি আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ তার উপর রেগে যান, কেন তার কাছে চাইল না, সুবহানাল্লাহ। তাই যত বেশি আল্লাহর কাছে চাইবেন তত আল্লাহ আপনার প্রতি খুশি। এজন্য এক শায়ের বলেছেন কবি لا تسألن بني آدم حاجة وسل الذي أبواه لا تحجب لا تسألن بني آدم حاجة وسل الذي أبوابه لا تحجب الله يغفر كنت الشر إمام شاهد সুন্দর কণ্ঠে দোয়া পেশ করেন, ওই মসজিদে গিয়ে যদি সালাতটা পড়তে পারি তাহলে দোয়া কবুল হবে একটু বেশি, তাই সে ওখানে যাবে। ইমাম সাহেব জানি না কার মন কিরকম আল্লাহ আলাম, কিন্তু বাহ্যত তাই আমরা দেখতে পাই, যদি ইমাম সাহেবের কাছে বড় অঙ্কে টাকা আসে তাহলে বড় অঙ্কে মোটা অঙ্কে দোয়া হয়, সত্য না মিথ্যা? বড় অঙ্কে টাকা দিলেন নারায় তকবীরও বড়, বড় অঙ্কে টাকা দিলেন দোয়াটাও জিয়াদা লম্বা। আরেকজন গরিব মানুষ সে দিয়েছে মাত্র 10 টাকা, বলছে অমুকের জন্য একটু দোয়া করে আমি খালাস, আর যে দিলে 1000 টাকা তার জন্য একদম মাইকিয়ে মাইকি বাজিয়ে সুন্দর করে বলতে হবে। তাহলে এই অবস্থায় তার মনে কি থাকে, আল্লাহ কবুল করবে না মানুষকে? মানুষকে সে চায় মানুষ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বলে আস্তাগফিরুল্লাহ নাই, রব্বানা যালামনা আনফুসানা وَإِن لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ সে তার কোনটাই চলে আসছে, কথা বলছেন পিছনের লোকজন আমিন আমিন বলছে, আল্লাহ কবুল করুক সেটা নয়, পিছনের লোকজন আল্লাহ অমুক সাহেব রোগা ক্রান্ত হয়েছেন, আল্লাহ তুমি তাকে শিফা দাও, তাহলে মন থেকে দোয়া করলো কিরকম, فإن الله لا يستجيب دعاء من قلب غافل لاهل غافل অন্তর থেকে আল্লাহ দোয়া কবুল করে না, অন্যদিকে এই সময় এরকম দোয়া করা ফরজ সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বছর সালাত পড়লেন, মদিনায় এসে দশ বছর সালাত পড়লেন, পড়েননি জামাতের সাথে সালাত পড়েছেন, এর পূর্বেও মক্কায় সালাত পড়েছেন, কিন্তু কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায়ের পর হাত তুলে এরকম দোয়া করেছেন আর পিছন থেকে লোকজন আমিন আমিন বলেছে এর পক্ষে কোনো দলিল নেই। যদি কেউ দলিল দেখাতে পারে, আমরা অনেক কিতাব পড়েছি পাইনি, যদি থাকতো তাহলে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে থাকতেন তাহলে কি হাদিসে উল্লেখ থাকতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম থুতু ফেলেছেন তাও মজুদ, কোথায় পেশাব করেছেন তাও মজুদ, পায়খানা কিরকম করেছেন তাও মজুদ, তার প্রত্যেকটি জিন্দগির প্রত্যেকটি মুহূর্ত কোরআন প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমাদের সামনে হাদিস পেশ করে গেছেন, গেছেন কিনা, কিরকম ঘুমালেন তা মজুদ, পায়খানা পেশাব কিরকম করলেন তা মজুদ, সালাত কিরকম করলেন তা মজুদ, আর সালাত পড়ার পরে আমিন বলে বা এরকম দুহাত তুলে সুরে সুর মিলিয়ে দোয়া করবেন আর পিছনে সাহাবে কেরাম আমিন আমিন বলবে, এটা কি হাদিসে থাকতে পারে না? যদি তিনি করতেন তাহলে অবশ্যই হাদিসে থাকত, কিন্তু তারা এটা নয়, তারা বলছে এটা আমাদের বাপদাদাদের পক্ষ থেকে চলে আসছে তাই এটা আমরা ছাড়ব না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বাপদার দোহাই দিবেন না বলবেন কোরআন সুন্নায় থাকলে আমল করবো নাইলে না করব, ঠিক না? বাপদাদার দোহাই কে দেয়? মুশরিকরা দেয়, বাপদাদার দোহাই বেদাতিরা দেয়, আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী তারা বাপদাদার দোহাই দেয় না, তারা বলে দেখো কোরআন এবং সুন্নায় আছে কি না, যদি থাকে তাহলে আমল করব, না থাকলে আমল করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি আদব, দুহাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা সুন্নাহ, কিন্তু যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হাত তুললেন না এইসব স্থানে আমরা হাত তুলব না, যেহেতু এই জায়গায় নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাত তুললেন না, তার মানে হল এইসব জায়গায় হাত না তুলাই সুন্নাত, তাই না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা সুন্নাহ, আর যা করেননি তা না করা তাও সুন্নাহ, ঠিক না ভাই? ভালো করে বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল করেছেন তা করা সুন্নাহ, আর যেসব আমল করেননি তা না করা সুন্নাহ, কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হাইয়ুন করিমুন ইউহিব্বু ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আল্লা ইয়ারুদ্দাহুমা সিফরান খায়িবাতাইন, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সুবহানাল্লাহ, আল্লাহর লজ্জা বোধ হয়, আল্লাহ হচ্ছেন করিম দয়াশীল, আল্লাহ ভালো পায় যখন তার বান্দা তার দিকে দুহাত তুলে তার কাছে চাইবে, তিনি তাদেরকে তিনি তাকে খালি হাতে ফেরত দেবেন না, আল্লাহ এটা ভালো পায়, তার বান্দাকে খালি হাতে ফেরত দিবে না, তাহলে ভরা হাতে ফেরত দিবে, তাই না? অতএব দুহাত তুলে দোয়া করা সুন্নাহ, কিন্তু বলেছি যেসব জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে দোয়া করেছেন, অন্যান্য দিকে রোজগার করেছেন, ওগুলো ছেড়ে আমি আমার নিজপক্ষ থেকে দুহাত তুলে দোয়া করব, এটা সহিহ না, এটা বেদাতের অন্তর্ভুক্ত। দোয়ার আরেকটি আদব, যখন আমরা দোয়া করি কিবলামুখী হয়ে দোয়া করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জায়গায় কিবলামুখী হয়ে দোয়া করেছেন প্রমাণিত। যেমন হজে আমরা যখন যাই, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, সফা মারওয়ায় দোয়া করেছেন কিবলামুখী হয়ে, ঠিক না ও ঠিক? তাই যারা উমরায় যাবেন আগে ভাগে বই পুস্তক নিয়ে সুন্নত তরিকায় উমরা আদায় করার জন্য সচেষ্ট হবেন। আরেকটা হচ্ছে আরাফায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় ফজরের সালাত পড়ার পরে কিবলামুখী হয়ে দু হাত তুলে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন জায়গায় পাথর মারতে হয়, তিনটি জামারায়, প্রথম আর দ্বিতীয় জামারায় কঙ্কর মেরে দু হাত তুলে কিবলামুখী হয়ে দোয়া করেছেন। অতএব কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম। এমনিভাবে আরেকটি আদব হল, যখন মানুষ দোয়া করবে তখন প্রথমে তার নিজ থেকে শুরু করবে, প্রথমে নিজের কথা, তারপর মা বাবার কথা ইত্যাদি। দোয়া করলে দোয়া তিনবার করবে, এটা সুন্নাহ। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ দাআ সালাসান ওয়া ইযা সাআলা সাআলা সালাসান। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন তখন তিনবার দোয়া করতেন, যখন কিছু চাইতেন তিনবার চাইতেন। তাহলে আমি যদি বলি আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, হ্যাঁ সহ, আল্লাহ আমি বিপদে পড়েছি, তোমার বিপদ দূর করে দাও, আল্লাহ বিপদ দূর করে দাও, আল্লাহ বিপদ, ঠিক আছে, এটা সুন্নাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এটা। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন إذا سأل أحدكم فليكثر فإنما يسأل ربه। তোমাদের কেউ যখন আল্লাহর কাছে চাইবে তখন বেশি বেশি করে যেন চায়, তাহলে শুধু তিনবার নয়, আরো বেশি যদি চায় অসুবিধা নেই, কারণ তিনি কে আমাদের রব, কারণ সে তার রবের কাছেই চাইছে। কিন্তু সাধারণত সুন্নত তিনবার চাওয়া। এমনিভাবে দোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে বা শর্ত হচ্ছে, যে কোনো দোয়ার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দোয়া পর্দার আড়ালে থাকে, অর্থাৎ দোয়া কবুল হয় না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করা হয়। এই হাদিসটি হাসান পর্যায়ের, শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ তারগীব ও হাসান সাব্যস্ত করেছেন। দোয়া কবুল হওয়ার কয়েকটি সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত্রে একটি সময় আছে, একটি মুহূর্ত আছে, কিন্তু এটা আল্লাহ পাক তার কাছেই রেখেছেন জ্ঞান, কোন সময় বলেনি অমুক সময়। এই জন্য সারা রাতি আমাদেরকে আল্লাহর দিকে রুজু থাকাই ভালো। কিন্তু আমাদের অনেক লোক নাউযু বিল্লাহ শুক্রবার ছুটি, বৃহস্পতিবার দিনগত রাত আল্লাহর নাফরমানিতে কাটায়, হয়তো ফিল্ম দেখে, জুয়া খেলে, তাস খেলে, বেদাতি মজলিসে অংশগ্রহণ করে সময় কাটাচ্ছে, গীবতের মজলিসে অংশগ্রহণ করে সময় কাটাচ্ছে, চুগলির মজলিসে অংশগ্রহণ করে সময় কাটাচ্ছে। অথচ তাকে বোঝা উচিত রাতের, প্রত্যেক রাতের একটি বিশেষ সময় আছে, এই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দেবেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তাই দুনিয়া আখরাতের কল্যাণ চেয়ে সবসময় আমরা আল্লাহর দিকে রুজু, বিশেষ করে শুক্রবারের রাত। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে শুক্রবারের দিন এবং রাতে আমার উপর সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। আরেকটি বিশেষ মুহূর্ত হল বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক প্রতি রাত্রে রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে আল্লাহ পাক অবতরণ করেন, এসে বলেন মান ইয়াদউনি ফাস্তাজীব লাহ, কে আছো যে আমাকে ডাকবে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে তার চাহিত বস্তু দেব, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। ফজরের পূর্বে আমাদের অবস্থান বর্তমানে কি 12টা 1টা 2টায় ঘুমাই, ফজরের পূর্বে জাগবো কি ফজরই নেই, আল্লাহ আমাদেরকে এই সময় হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। বিপদে আপদে পড়লে মানুষ যে দোয়া করে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয়, রোগাক্রান্ত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু যিন্নুন ইজ দাআ বিহা ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু রাওয়াহু আহমদ ওয়া গায়রুহু। হাদিস সহিহ। যিন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি এই দোয়াটি পড়েছিলেন কোন সময়, যে সময় তিনি মাছের পেটে ছিলেন, তো যিন্নুনের দোয়া পড়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করবেন। আর এটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তাহলে যে বিপদে পড়বে সেই পড়বে, তাই না? আপনি বিপদাক্রান্ত হয়েছেন আপনিই পড়বেন, আপনি ভাড়া করে মোল্লাদেরকে এনে পড়ালেন আর বললেন ওদের মুখ হচ্ছে পাক আর আমাদের মুখ হচ্ছে না পাক, আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না এদের দোয়া কবুল করবে, সবাই বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে তিনি যখন দোয়া পাঠ করেছিলেন বা এই দোয়া পড়েছিলেন তখন তিনি নিজেই পড়েছেন না অন্যকে বলেছেন আপনি পড়ুন, না বলেছেন জিব্রিল আপনি একটু আমার জন্য আমাকে সহযোগিতা করুন আপনি আমার পক্ষ থেকে এই কালিমা পাঠ করুন, না বলেছেন মিকাইল আপনি আমার পক্ষ থেকে এই কালিমা পাঠ করুন, না বলেছেন মালাকুল মউত আপনি আমার পক্ষ থেকে এই দোয়াটি পাঠ করুন, না বলেছেন ইসরাফিল আপনি আমার পক্ষ থেকে এই দোয়া পাঠ করুন, না তিনি নিজেই পড়েছেন। أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. ثم أتنقل القرآن جنة رتبة القرآن قرآن قرآن سبحان الله إلى مغفرة من ربكم ثم أتنقل ربك بكتك كما قرآن جنة قرآن وجنة جنة قرآن جنة قرآن أتشامر دنيا كما يقرآن جنة رتبة القرآن آخرات كما يقرآن جنة كلا من قرآن একটা মানুষ যদি ভালো কাজ করে আমার মনের চিন্তাটা আমি যেন এরকম করি, কিন্তু আমাদের হচ্ছে বেশিরভাগ মনের প্রবণতা কেউ যদি দুনিয়ার কাছে অগ্রসর হয় তাহলে আমি চেষ্টা করব আমি যেন তার থেকে আরো বেশি মনে করতে পারি। দুনিয়ার আল্লাহ বলছেন আখেরাতের জন্য প্রতিযোগিতা করতে মুসারা, আর আমরা দুনিয়ার জন্য মুসারা, কি আমাদেরকে বুঝবেন চাল যারা আখেরাতের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন আপনারা সুসংবাদ গ্রহণ করুন স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে, আখেরাত পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য অগ্রসর হচ্ছেন আল্লাহর ওয়াদা অবশ্যই তিনি পূরণ করবেন আপনাদের ক্ষেত্রে। আমাদের কি বিশ্বাস নেই ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাপি করে না, মানুষ ওয়াদা খেলাপি করতে পারে, আল্লাহ ওয়াদা খেলাপি করে? তাহলে আল্লাহ বলছে তুমি অগ্রসর হও আমার পক্ষে, আমি তোমাকে ক্ষমা করব আর তোমার জন্য জান্নাত উপহারিত করে দেব। এবারে আল্লাহ বলছেন এই জান্নাত কি? জান্নাত আমি মুত্তাকীদের জন্য রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। মুত্তাকীন কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যারা আল্লাহর প্রতি ব্যয় করে, আল্লাহর প্রতি ব্যয় করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, তাহলে মানুষকে পড়তে হয় খরচ না, আর তোমার বড় পয়সা আছে ধীরে ধীরে একসাথে 10,000 রিয়াল, কিন্তু মনে মনে আপনি তো কম না, আচ্ছা এটা আলাদা বহুল হবে। আরো গরিব মানুষ সে একটা রিয়াল দিচ্ছে, অথবা আরেকজনকে বলছে আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন মাশাআল্লাহ আপনি আল্লাহর পথে ব্যয় করুন, এরকম এরকম এখন গুরুজন গরিবরা আছে মসজিদ মাদ্রাসার প্রয়োজন এই জমানায়, সে নিজে কিছু দিতে পারবে না, তার মন তার নিজের খালেস, আপনাকে ডাকলো আপনি তার দাওয়াত কবুল করলেন আর আল্লাহর পথে ব্যয় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক আপনি ব্যয় করে যতটুকু সওয়াব পাবেন সে যে আপনাকে পথ দেখিয়েছে এর কারণে রব্বুল আলামিন আপনার মতো সমান সওয়াব তাকে দান করবেন। অকান্তরে যদি খারাপ পথে যদি আহ্বান করে আপনি সালাত আদায় করেন, অবশ্য প্রত্যেকদিন সালাত আদায় করি, একদিন না করলে আর কি হয়, কি সুন্দর বলে ভালো বন্ধু। এবারে সে বলছে দিদি একদিন ছেড়ে দিই আমার আমার বন্ধুর কথা একদিন শুনে নি, এই অবস্থায় সে নমাজ না পড়ে যতটুকু গুনাহ হয়েছে আর এই লোকটি যে তাকে নমাজ পড়ার ক্ষেত্রে বাধা দিল নমাজ ছাড়ার জন্য দাওয়াত দিল তার সম পরিমাণ গুনাহ তার গাড়ি চাপবে। খবরদার যে লোক আপনাকে ভালো পথে নিয়ে যায় সে হবে আপনার প্রকৃত বন্ধু, আর যে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে সে হবে আপনার অসৎ বন্ধু। আল্লাহ আমাদের ওরা রাগ গুষা নিয়ন্ত্রণ করে, কি আছে যার রাগ নেই, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের রাগি বেশি বেশি রাগা মানুষ পরিচিত চৌধুরী জিজ্ঞেস করে না রাগা মানুষ রাগ থাকলে অসুবিধা নেই, রাগ তো নবী করছে নবী সোলা আসেন কি রাগ মুক্ত ছিলেন, যদি রাগ না হতো তাহলে যুদ্ধ করতে গিয়ে হতো মানে যুদ্ধে বললেন ইহুদদের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইহুদদের তীরন্দাজ বাহিনীর তীর বর্ষণ তারা যখন করল সাহাবায়ে কেরাম বেশিরভাগ সেন সাহাবা পালিয়ে গেলেন, নবী আছেন দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যানবাহন খচ্চরের উপর দাঁড়িয়ে আছেন আর বলছেন আমি সত্য নবী মিথ্যা নবী নয় আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে কোন কোন ক্ষেত্রে বরত্ব প্রকাশ করা উচিত, সব জায়গায় এরকম না, যেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য তুমি কোন জায়গায় দেখিয়েছেন আল্লাহর দিনের জন্য দেখিয়েছ, আমাদের গরিবের কাছে মাশা আল্লাহ আন্দা বড় আন্দা বড় মাশা আল্লাহ বড় কেন। আচ্ছা যাই হোক বল খাওয়া মিন লাই আর নিয়ন্ত্রণ রাখে যারা বল আফিন আনিন নাস আর লোকজন কি যারা মাফ করে, তাই আপনার যদি মন বড় হয় আপনি মাফ করে দেবেন আর যদি মনে হয় ছোট মাফ করবেন, এই আমরা ব্যক্তিগত কারণে কেউ যদি আমাদের উপর জুলুম করে থাকে আমাদের উচিত আমরা তাদেরকে যেন মাফ করে দিই, মাফ করে দিলাম বাকি আল্লাহ দরবারে রাখলাম ব্যাপার, যদি তার জুলুম নির্যাতন এরকম হয় যার কারণে দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে তাহলে এটা কার হাতে থাকবে আল্লাহর দরবারে, সমান সমান না, কোন কোন লোক আছে তার যদি ব্যক্তিগত যদি ক্ষতি করতে করি তাহলে এই অবস্থায় দিনই ক্ষেত্রে ক্ষতি হতে পারে ঠিক না উনি, তাই এটা আল্লাহর দরবারে খবরদার সবসময় সতর্ক থাকবেন আল্লাহ আমাদেরকে হৃদয় দান। মন যেন শান্ত থাকে, মন যেন নিরাপদ থাকে, মন যেন ভালো থাকে, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফারাকা রূহু জাসাদাহু ওয়া হুয়া বারিউন মিন থালাতিন দাখালা আল জান্নাহ। ওই ব্যক্তি যার রূহ তার শরীর থেকে ওই সময় পৃথক হল যখন সে তিনটি গুণ থেকে মুক্ত ছিল, তাহলে তিনটি খারাপ গুণ থেকে মুক্ত থাকা অবস্থায়, খারাপ এই গুণ বলতে সামনে আছে, তিনটি গুণ থেকে যে মুক্ত আছে এমত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। এর মধ্যে থেকে একটা হচ্ছে কি বেদ যার অন্তরে কিবির থাকবে না, অহংকার থাকবে না, বড়ত্ব ভাব থাকবে না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেল। কে বলেছেন? আমরা সবাই চেষ্টা করবো মনে যেন কিবির না থাকে, বড়ত্ব ভাব না থাকে। দুই নম্বর, দেইন করজ, এটা খারাপ গুণ না, অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করজ নিয়ে গেছেন, করজ করেছেন, করেন নবী নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথা হল, যদি কোনো ব্যক্তি মানুষ থেকে করজ নেয় দেয়ার উদ্দেশ্যে, নিয়ত খালিস থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার নিজ পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিবেন। নিজের খালিস থাকে, তার নিয়ত খালিস নাকি, নিলাম বাবা পেলাম আলহামদুলিল্লাহ, এটা তো জায়েজ না। আমার যা মনে হয় কি বুঝতেই হবে এইটা। আল্লাহ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন ওই সময় তার যুদ্ধের বর্মটা ইহুদির কাছে, কোন এক ইহুদির কাছে বন্ধক ছিল, কিছু খাবার এনেছেন ওই যুদ্ধের বন্ধক রেখে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের বর্ম ছুটাতে পারেনি, মারা গেছেন। এই ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নেতা, কিয়ামত পর্যন্ত তার মতো নেতা আর কি বাসবেন? আপনি হয়তো বড় খুশি জিততে পারেন, আমার পার্টির সদস্য 1 কোটি, এটা হতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, তিনি যেভাবে মানুষ তৈরি করেছিলেন ওই রকম মানুষ আপনি তৈরি করতে পারবেন? আজকে আপনি হচ্ছেন অমুক, আপনার সহকারী যে সেই আপনার বিরুদ্ধে এক কথা হলেই আপনার থেকে আলাদা হয়ে যায় পার্টি, আপনার দল খণ্ড বিখণ্ড হয়ে যায়। কিন্তু নবী সাহাবাগণ নবীর জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সর্বস্ব ত্যাগ করেছেন নবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন আত্মত্যাগী নবীর জন্য। আল্লাহ তাদের সবাইকে ডেজাইন দান, আমিন। এই নবীর সাথে কোন নেতার তুলনা হয়? কাফির কুফার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ নেতৃত্বের তা স্বীকৃতি দিচ্ছে বা মানছে, এর মতো নেতৃত্ব আর পৃথিবীতে আর কেউ দিতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেই বলতো, আর আরেকটা হচ্ছে গুলুল, গুলুল মানে আমানতের মাল খেয়ানত করা অথবা গনিমতের মাল খেয়ানত করা। আপনি আছেন দায়িত্বশীল, আপনাকে দেয়া হয়েছে, আপনাকে কেশিয়ার বানিয়ে দেওয়া হচ্ছে অথবা বড় কোনো প্রজেক্ট আপনাকে দেওয়া হচ্ছে বা বড় কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনি বললেন মাশাআল্লাহ সুযোগ পেলাম, এর চিনেই আমি 1 কোটি টাকা লাভ করব, আমরা তো খেয়াল করি। আচ্ছা, আপনি হয়তো লাভ করলেন ঠিক, কিন্তু দেখছেন কি আল্লাহ দেখছেন কিনা? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তো সব জায়গায় তোমাকে দেখছে। এজন্য আমি একটা গ্রন্থে পেয়েছিলাম এক ব্যক্তি সম্পর্কে, তার উস্তাদ তাকে বললেন আল্লাহ ইমান ইমান শিখাত আকিদা শিখাত, বর্তমানে আমরা এগুলো শিখাই না, যদি শিখাই তাহলে পশ্চিমে প্রত্যেকদিন এটি করে আমি যাবো আমাদের ছাত্র এরকম উস্তাদ। তিনি বললেন যাও বাবা এই মুরুখটা তুমি নিয়ে যাও, এই মুরুখটা তুমি এমন জায়গায় জবাই করবে যেখানে তোমাকে কেউ দেখে না, মনে মনে দশ বছর বারো বছর ছিল তাই না, সে গেল দুই চলে এসছে জবাই করেন, উস্তাদ বললেন কি হলো তুমি জবাই করবে, সে বললো আপনি আমাকে বললেন এমন জায়গায় গিয়ে জবাই করব যেখানে আমাকে কেউ দেখে না, আমি যেখানেই গেলাম আমি তো দেখি আমাকে আল্লাহ দেখছি। কথাটা বুঝুন, আমি যেখানেই যাই সেখানে তো আমাকে আল্লাহ দেখছি, তো আমি কি করবো, আপনি এমন কথা বললেন আপনার কথা আমি পালন করে চলে এসেছি। এটা হচ্ছে আল্লাহ তারা বিশ্বাস করি ঘটনা সঠিক, যাদের মনে আল্লাহ ভয় আছে কোন জায়গায় আমরা লাভবান করতে পারে না, তবে যেহেতু শয়তান আছে এ কারণে রব্বুল আলামিন তরবার তওবার দরজা খুলে দিয়েছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হে মান্তার বন্ধুরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, আবার তোমরা সফল হবে, দুনিয়াতে সফল হবে আমরা তো সফল হবে। যাদের মন ভালো তাদের একটা উদাহরণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, তিনি অংশগ্রহণ করেননি এ ব্যাপারে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ব্যাপার করেছেন, সাহাবায়ে কেরামদেরকে করেছে ব্যাপার, কেউ কথা বলবে না তার সাথে, উঠা বসা নেই, লেনদেন নেই, কিছুই নেই। পরবর্তীতে পঞ্চাশ দিন পর আল্লাহর পক্ষ থেকে তোবা নেয়া হয়ে গেছে, পঞ্চাশ দিন পর। এ হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে যখন তবুক প্রান্তরে পৌঁছালেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার কাব কোথায় গেল, এক ব্যক্তি পিছনে বলেন মানে মাহাজ বিন জুবাইর বলে আমার পিছনে ছিল, উনি বললেন ইয়া নবিয়াল্লাহ খাল্লাফাহু বুরদাহু ওয়ান নাদর ফি ইকফাই, তার সুন্দর সুন্দর কাপড় আর তার দুই কিনারা অর্থাৎ দুই কাঁধের দিকে দৃষ্টিপাতই তাকে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে বিরত রেখেছে। তিনি ধন পেয়েছেন, তিনি একথা বললেন হয়তো বাস্তব হতে পারে ঘটনা আপনার শুনলেন বুঝলেন, কিন্তু এই সময় মাহাজ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি বললেন বিকসামা কুলত ওয়াল্লাহি মা লা আলামু ইল্লা খাইরা, তুমি কতই না কথা বললে আমরা তার ব্যাপারে সদ্ধারণা ছাড়া আর কোন ধারণা রাখতে পারি না, তিনি ভালো লোক, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। একজন আরেকজনের ব্যাপারে বিপদ করবে আর আপনি বললেন ঠিকই আছে, আপনার সামর্থ্য থাকবেন চুপ, এটা হয় না, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তার মুখ বন্ধ করে দেওয়া উচিত, প্রতিবাদ করা উচিত, আর যদি প্রতিবাদ না করেন অথবা মন থেকে ঘৃণা না আসে তাহলে সে যেভাবে গুনাহ করলো ওইভাবে আপনিও তার গুনাহ হিসাবে। এজন্য গুনাহ থেকে বাঁচাতে হবে। অনেক সময় আছে আমরা দিবতের মধ্যে এসে বসি, একটা শুরু হয়ে গেলে বাকি সবাই শুরু করবে, প্রথমে আপনি বন্ধ করে দিবেন, আমি দিবত শুনবো না। আর তোমার বন্ধু এমন বন্ধু ওরা আমি বন্ধুত্ব ছাড়বো না, দিবত করলাম ছাড়বো না, এটা একটা কথা হল। আর তার মধ্যে যে কি দিবত শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من ردع عن عرض اخيه رد الله عن وجهه النار يوم القيامه যদি কোন ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করে বা তার ইজ্জত রক্ষা করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। হাদিসটি তিরমিজি টেস্টিং নাম তিরমিজি হাদিস হাসান বলেছেন, শেখ নাসিরুদ্দিন দ্বারা সহিহ করেছেন। এইসব হাদিস আমি যেগুলো পেশ করছি তার মানে এটা নয় আপনার শুনলেন আর চলে গেলেন না, বাস্তবতা দেখতে হবে, বাস্তবে আমল করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। আমরা সবাই জানি মা আয়েশা, মা আয়েশা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم، الله نجي بروتش في سورة الأحزاب. نبي তার উম্মতের কাছে সুন্নাত আছে, তাদের জান থেকে আরো বেশি প্রিয়। النبي أولى بالمؤمنين من أنفسهم، نبীর হক আমাদের উপর আমাদের জান থেকে বেশি বিশেষ আছে তো এটা, তাহলে আমরা প্রকৃত মুসলমান না, আমল না করি সেটা জানতে থাকতে হবে। আমার জান থেকে বেশি অধিকারীকে আমার উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকিন হাদিস বুখারী মুসলিমে, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার জান মাল তার আত্মীয় স্বজন সারা দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারে না। সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। আচ্ছা মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একের অধিক ছিলেন, তাই সতীদের মধ্যে পরস্পর একটা কিছু থাকতে পারে, সবাই ভালো হলো আল্লাহ হলেই ভালো থাকে। আমি আনহাকে বলতে শুনেছি, আমাকে মৃত্যুর সময় ডাকলেন বা ডাকালেন দেখে বললেন, আমি আর তুমি কত আমাদের পরস্পরে সতীদের একটা কিছু থাকতে পারে, সম্ভবত অসম্ভব কিছু না, তাই আমার কাছে দোয়া করি। فغفر الله لي ولك ما بين ما كان من ذلك الله جنو আমাদের কে maaf করেন, তোমাকে ও জন্য maaf করেন, আমাকে maaf করেন, তোমাকে maaf করেন। এই সতীনতা সতীর হিসেবে পরস্পর যা কিছু হয়েছে এই ক্ষেত্রে আয়েশা বলেন, তখন আয়েশা তার জবাব দিলেন, غفر الله لك كله আল্লাহ যেন তোমাকে এসব ক্ষেত্রে মাফ করে দেন, এসব ক্ষেত্রে যা হয়েছে পূর্বে সব যেন আল্লাহ মাফ করে দেন, আর এ থেকে যেন আল্লাহ তোমাকে মুক্ত করেন। একজন আরেকজন সুন্দর উত্তর দিচ্ছে না, তখন উম্মু হাবিবা বললেন, সাররতিনি সাররাকিল্লাহ, তুমি আমাকে খুশি করেছো, আল্লাহ তোমাকে যেন খুশি করেন। এটা হচ্ছে মানুষের পরিচয়। যদি কিছু হয়ে যায় হতে পারে, আমার এই সেন্টারে আমাদের সাথে ছিলেন, তিনি চলে যাচ্ছেন, ভাই প্রথমে এসছেন, হয়েছে পুলিশ চলে গেছেন, তো যাওয়ার সময় আমাকে বললেন, অনেক সময় হয়তো শেতান কিছু করতে পারে, শেতানের উত্তেজনা উত্তেজিত হয়ে হয়তো কিছু বলেছি বা কিছু করেছি, আপনি আমাকে মাফ করেন। আমি শুনেছি বললাম মাস আলো তখন কোথাও হ্যাঁ যাওয়ার সময় আমার বাড়িতে যাই একসাথে বোন নেই অথবা মেয়ে যাই বাড়িতে যাওয়ার সময় সবাই দেখবে দেখলেন একজন সব অনেক শেতানি অনেক শত্রুতা, কিন্তু পরস্পরে বাড়িতে যাওয়ার সময় সব ভুলে যাই, ভুলে যাই কিনা যে ভুলবে না সে হচ্ছে শেখ, আর না যে ভুলে যায় ভুল আগে খাতা করে তুই হ্যাঁ ভালো আর যে ভুলবে ছাড়তে নাই এটা হচ্ছে শেখ। আমাদের পরস্পরে হতে পারে একসাথে চলাফেরা করি একসাথে থাকি কথাবার্তা হবে। এখানে একটা সুন্দর দৃশ্য, মা আয়েশা আর উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা একজন আরেকজনকে বলেছেন লাস্টে উম্মু হাবিবা তাকে বললেন, তুমি এ কথা বলে আমাকে খুশি করলে, আল্লাহ যেন তোমাকে খুশি করে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আরেকটা নজি বাবু লোকের, আমরা জানি সালিম বিন আবদুল্লাহ বিন উমর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলে সালিম, তিনি হজে গেছেন, মিনায় অবস্থান করছেন, মিনায় তো অনেক সময় বর্তমানে মিনায় অনেক প্রশস্ত করা হয়েছে, আগে তো এরকম ছিল না, ওই সময় সালিম বিন আবদুল্লাহ বিন উমরের সময় হয়তো খুব সংকীর্ণ ছিল, তবু ওই সময় লোক হতো অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যেসব সাহাবা ছিলেন পরীক্ষা দিচ্ছিলেন ওই সময়, তাহলে বর্তমানে চার মিলিয়ন আর পাঁচ মিলিয়নের কেমন ব্যাপার তো আরো বেশি, তাহলে সালিম বিন আবদুল্লাহ বিন উমরের সময় অনেক লোক হতো, তো একটা লোক সালিম বিন আবদুল্লাহর সাথে হয়তো তার তাকে খেয়েছে গালে গেছে, সে সালিম বিন আবদুল্লাহর দিকে তাকিয়ে বলল, ইন্নানী লাযান্নুকা রাজুলা সুউ, আমার তা মনে হয় খারাপ মানুষ আমার মনে হচ্ছে। সালিম বিন আবদুল্লাহ আবদুল্লাহ উমর ইবনে খাত্তাবের ছেলেকে আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে সালিম মুহাদ্দিস তাবিঈন যিনি মুক্তাদা তাবিঈন তাকে বলছেন তুমি খারাপ মানুষ এরকম এরকম, তিনি বললেন মা আরাফানি ইল্লা আনতা, আমাকে আর কেউ চিনতে পারেনি, তুমি আমাকে চিনেছো, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ মানে বুঝাচ্ছেন মানে আমাদের মতো না, তাকে ভালো করে বুঝাচ্ছে মন থেকে, আমি যে খারাপ মুখ তুমি চিনেছো, আল্লাহ তোমাকে যাই লাগাল মানুষ চিনে নি, এটা হচ্ছে ভালো লোকের পরিচয়। সেটা তো সোফা ইবনে জৌজি কিতাব সেটা তো সবাই আছে। আরেকটা ঘটনা শুনুন ভালো লোকের পরিচয়, ইমাম জাহাজ উল্লেখ করেছেন সিয়ারু আলাম বিন বলা আবু ইয়াকুব আল মাদানী থেকে তিনি বলছেন কানা বাইনা হাসান বিন হাসান ও বাইনা আলী ইবনে হুসাইন বাদ আল আমর ও বাদ আল আমর, হাসান বিন হাসান একজন মানুষ আর আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, আমরা অনেকেই জানি জাইনুল আবেদিন শুনেছি না হুসাইনের ছেলে এমন সময় যখন আলী ইবনে হুসাইন মসজিদে ছিলেন তার সাথীদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে, এবারে হাসান যা বলার যা বলেছেন তাকে ছাড়েননি, বলছেন মা তারাকা সাদদান ওয়ালা সাদমান ইল্লা ক্বালাহু লিযাইনিল আবিদিন, কোন গালি কোন অসৎ কথা ছাড়েনি, যাই পেয়েছেন তিনি সবই জাইনুল আবিদিনের ক্ষেত্রে ব্যবহার করছেন। যে জমানা পরবর্তীতে আসবে এই জমানা আগের জমানা থেকে খারাপ হবে। বর্তমান কোন এক মন্ত্রী বলেছে মেয়েদেরকে নাচ গান শিখাও তাহলে তাদেরকে বোরকা পরা থেকে দূরে রাখা যাবে। আমি পত্রিকা দেখলাম বর্তমানে এরকম আচরণ এরকম কিছু ইস্যু তা পেশ করতে চায় যেন মানুষ এসব কারণে আল্লাহর ফরমাবরদারি থেকে আল্লাহর বিধান পালন থেকে দূরে সরে। আর আমার সরকারের মন্ত্রীদের থেকে যদি এরকম হয় তাহলে সাধারণ জনগণ কিরকম দিনের উপর টিকে থাকতে পারে? কারোর সাথে আমাদের হিংসা নেই, বিদ্বেষ নেই, আর আজকের এই দর্শী মুচিটা ওদের কেউ যেন মনে না করে হয়তো আমার আমি এই সরকার খাপটা এই জন্য করছি, কিন্তু এরকম কথা কোন মুসলমান কি সমর্থন করতে পারে? তুমি যদি আওয়ামী লীগের লোক মুসলমান হও তাহলে তুমি কি এটা সমর্থন করবে? তুমি যদি বিএনপির লোক হও তোমার বিএনপির কোন বিএনপি সরকারের কোন মন্ত্রী যদি এরকম বলে তাহলে কি তুমি তা সমর্থন করবে? অতএব সাধারণ মুসলমান হিসেবে আমি বলছি বিন্দু মাত্র যেন তোমার মনে হিংসা সৃষ্টি না হয়। হাসান বিন হাসান জৈন আবিদিনকে অনেক কিছু বললেন, কিন্তু জৈন আবিদিন আমাদের মধ্যে নিশ্চুপ রাহিমুল্লাহ হাসান চলে গেছে। রাত্রে তিনি তার কাছে আসলেন, এসে তার তোর জান পড়লেন, বললেন হে ভাই তুমি যা বলছো তাতে যদি তুমি সত্য হো, তোমার কথা যদি সত্য হয় আমি গলত করেছি, তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ যেন তোমাকে মাফ করেন। এটা হচ্ছে তার প্রতিপক্ষের ক্ষেত্রে জৈন আবিদিনের প্রতিপক্ষ ছাত্ররা এখানে উল্লেখ নেই যে ছাত্রদের থেকে এরকম কি বলেছে, কারণ ছাত্ররা এরকম ব্যবহার করতে পারে তাই না? আমরা মসজিদ মাদ্রাসা স্কুলে মক্তবে পড়েছি যে যেরকম পড়ে কলেজে পড়েছেন পার্সিতে পড়েছেন, আচ্ছা অসৎ রূপ ছাড়া যে কেউ ছাত্র হবে ভালো সব সে তার উস্তাদের সম্মান করবে কিনা? যদি এটা সত্য না যে আমি যার কাছে কোরআন পড়েছি তাকে সম্মান করবো, আর বার্ষিক যাকে যার কাছে পড়লাম তাকে সম্মান করবো, এটা না, এটা হচ্ছে বেয়াদব। যার মধ্যে আদব আছে তাহলে তামাদ্দুন রয়েছে কৃষ্টি রয়েছে সে রকম আচরণ করতে পারে না উস্তাদের সাথে। উস্তাদ সে যে পার্টি করে তার বিপরীত পার্টি যদি হয় তবু আমার উস্তাদ উস্তাদ, কিন্তু আমার দেশের অবস্থা হায় হায় দুঃখ লাগে যখন শুনে যায় সাহেব বা ছাত্র স্টুডেন্ট উস্তাদের উপর ব্যারিস ধরে মারে, মাঝে মধ্যে এরকম শোনা যায় কিনা? শুনলে যখন শুনি খুব খারাপ, উস্তাদ খারাপ হলে তো উস্তাদ, ইহুদি যদি হয় নাসারা যদি হয় উস্তাদ, তাহলে উস্তাদ হিসেবে তার প্রতি একরকমের সম্মান করতে করা উচিত। তাহলে মুসলমান যদি ভালো আপনাদের হয় তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে থেকে কোন বন্দীকে এই শর্তে মুক্তি দিয়েছেন যে এই বন্দী এত মদিনা আমাদের ছেলে মেয়েদেরকে এরকম শিক্ষা দেবে, এতজনকে শিক্ষা দেবে, তারপরে সে মুক্ত হবে, এই শর্ত ছিল কিনা জানি কিনা? তাহলে কি বুঝলেন, যদি দিন বা দুনিয়া আমরা শিখি বিদ্যুৎমীর কাছে শিখতে পারি, কিন্তু এই হিসাবে সে পুষ্টার্থ হয়ে গেল, তাই তার প্রতি সম্মান করব না, ওই নিয়মে সম্মান করব, কিন্তু আল্লাহ বিধি বিধানের ক্ষেত্রে সম্মান করা যায় না এই হিসাবে। আচ্ছা যাই হোক, জয়নুল আবেদিন আসলেন রাত্রে তার বাড়িতে, এসে বললেন আপনি যদি আপনার কথায় সত্য হন তাহলে আমি ভুল হয়েছি, আমার ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আর আপনি যদি মিথ্যা বলেন তাহলে আল্লাহ যেন আপনাকে মাফ করেন। কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। এবারে যখন এই লোকটি তার ভিতরে এসছে, কারণ জয়নুল আবেদিন কত বড় লোক, আর তুমি হচ্ছে লেগে বললে তোমার কথা কিছু নেই, বুঝতে পারছি জয়নুল আবেদিনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই চিনি কিনা জয়নুল আবেদিন? তার কথা শুনে তার ভিতরে এবার বয়ে আসছি, সে কান্না কাঁদতে লাগলো একদম লাস্টে, তার অবস্থাকে দেখে জয়নুল আবেদিন মনে ব্যথা বা বেদনার সৃষ্টি হল। তখন লাস্টে হাসান জয়নুল আবেদিনকে বললেন লাজুম লাউত ফি আমরিন তাকরুহু তাকরুহু, নিশ্চয়ই আমি বলছি আমি আর এমন কাজ করব না যে কাজকে আপনি অপছন্দ করেন, শুধু আমার ক্ষেত্রে নয়, যে কাজ আপনি অপছন্দ করবেন এরকম কাজ আমি আর করব না, সুবহানাল্লাহ। তখন জয়নুল আবেদিন বললেন ও আনতা ফি মিল্লিন মিম্মা কুনতি, আপনি যা বলেছেন তা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, আল্লাহ আপনাকে মাফ করুন। এ হচ্ছে ধর্মের পরিচয়। এইবারে বলি আমরা কিরকম নিজের মনকে শান্ত রাখতে পারি, হিংসামুক্ত কিরকম রাখতে পারি। প্রথম হচ্ছে যার ব্যাপারে আপনার মনে কিছু আছে তার জন্য দোয়া করবেন, আর নিজের মনকে বড় রাখার চেষ্টা করবেন আল্লাহ দরবারে দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কালবান সালিমা, হে আল্লাহ আমি তোমার কাছে প্রশান্ত মন চাই, নিরাপদ মন চাই, যে মনে কোন রকমের আপদ নাই, বিপদ মুক্ত মন চাই, আল্লাহর ইচ্ছা সালিম, আল্লাহর কাছে দোয়া। আরেকটা, সবসময় মনে হিফাজত করার চেষ্টা করবেন মোরাকাবায়, সবসময় মনের হেফাজত, মনের রক্ষণাবেক্ষণ, মন কোন দিকে যাচ্ছে একটু গলত করতে গেলেই বলো আলহামদুলিল্লাহ আমি সর্বনাম পাই, কিন্তু আমি যদি মনকে এরকম ছেড়ে নিই তাহলে ওইদিকে যাবে, কারো ব্যাপার বদ্ধারণের সৃষ্টি হয়েছে, এটা পরবর্তীতে বদ্ধারণে থাকবে না, বদ্ধারণা পরে বিপদ পরে আরো কিছু, আর বিপদ হয় কোন সময় যখন তার ব্যাপারে বদ্ধারণের সৃষ্টি হয়, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম মুদ্দান্না ফা ইন্নাল দান্না আকদাবুল হাদীস, তোমরা বদ্ধারণা থেকে বাঁচো, কারণ বদ্ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, কারণ মিথ্যা কথা শুরু হয় বদ্ধারণা থেকে। আর আরেকটা হল মানুষের ব্যাপারে ভালো ধারণা করবে, যদি তার থেকে কিছু হয়ে যায় তাহলে বদ্ধারণা না করে এক্ষেত্রে সদ্ধারণা করার চেষ্টা করবে, মনে করবে হয়তো এ ব্যাপারে বিশেষ কোন অজুহাত রয়েছে, যে অজুহাত সে জানে আমি জানি না। যেমন তার একটা উদাহরণ দিকে, ভালো লোক সে ভালো ধারণা করে আর খারাপ লোক খারাপ ধারণা করে। আপনি গেলেন মসজিদে সালাত আদায় করার জন্য, আরেকজন দেখছেন মসজিদে সালাত আদায় করছে, আপনি মুসল্লি ও মুসল্লি আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অমুক আমি মহাপ্রধান মহাপ্রচুর, ঠিক না? খুশি হবে কি না? ভালো লোক খুশি হবে। আর আরেকটা চুর মসজিদে গেছে সময় সালাত, কিন্তু তার উদ্দেশ্য সালাত নয়, উদ্দেশ্য হচ্ছে সুযোগ করে বুঝে পকেট মারা, আছে কিনা? আর না বাংলাদেশে যুদ্ধ সুযোগ বুঝে জুতাজুরি করার, ওই সুর এসেছে চুরি করার জন্য, সে মানুষের দিকে তাকাচ্ছে, দেখলো আল্লাহর বলি মসজিদে ইমাম হলো, বলো তো আরো কি নমাজ এসছে, দাঁড়িয়ে রাখলো ঠিকই কিন্তু দেখা যায় আমার মতো চুল, কথা বলতে পারো না, একজন লোক আল্লাহ রাত্রে পুকুরে গেছেন বুঝু করার জন্য, ঘর থেকে বের হয়েছেন তার দিকে সরাব, কারণ আমার দেশে যিনি তাহাজ্জুদের সালাত পড়ার জন্য গেলেন বুঝু করবেন, যিনি বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরো লুকে থেকে হয়ে যায় তাহাজ্জুদের সালাত, বাংলাদেশের বক্তব্য থেকে শুনেছি আরেকটা শুনি ছোটবেলা, একজন নমাজ পড়াচ্ছিল, তার পায়ে ছিল একটু ফোড়া প্রভাবা, কোরআনে করিম পাঠ করছেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কান পিছনে একটা ছিল কানা জুমার পিছনে কানা, ওইটা বলছে দেখব সে আমাকেই বলছে কানা মিনাল কাফিরিন, চুর চুরি করে পয়সা নিয়ে এসছে ইমাম সাহেব পাঠ করছেন, আস-সারিক ওয়াস-সারিকাতু ফাক্তু আইদিহিমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিন আল্লাহ, চুর চুরির হাত কাটো সালাম আলাইহি, তখন সে তার মন তো খারাপ সহ্য করতে পারেনি, বলে হে বেটা তুই কোথেকে জানি আমি চুরি করে গেছি, ধর রে তোর টাকা আমি চলে যাচ্ছি, সময় কম এই জন্য এখানে রাখলাম, আশা করি এই দর্শে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর হবেন, মানুষকে উপকৃত করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله تعالى مدرك معاف کرو ومدر نوابادرك معاف کرو سراء دنیا مسلمان درك معاف کرو الله سجعل جنة کرنا وشكنا من قرن لجك مدرك عمل قرر توفيق دار کرو الله مدرك عمل قرر توفيق دار الله مدر من قدش کر کرو الله مدر نیت خالص کر دار الله مدر علم بڑی دار جان بڑی دار سنو شکت بڑی الله تعالى دین پرزار قرر توفيق دار کرو আল্লাহ তোমার দিন প্রচার করার তৌফিক দান করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো, শিরক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করো, তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দান করো, হক প্রচার করার তৌফিক দান করো, আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে রহম করো, মুসলমানদেরকে হকের প্রতি আসার তৌফিক দান করো, আর আল্লাহ বাংলাদেশ সরকার বিরুদ্ধ সবাইকে হেরিয়ে দাও, আমাদের দেশের হেফাজত করো, আয় আল্লাহ এই সব নাস্তিকদের যারা নাস্তিকবাদ প্রচার করার চেষ্টা করছে আল্লাহ ওদেরকে তুমি কান্ত করো, ওদেরকে তুমি পাকড়াও করো, ওদেরকে হেদায়াত না করো, হেদায়াত ওদেরকে হেদায়াত করো, আমার পাকড়াও, আর আমার দেশের মুসলমানদের তুমি হেফাজত করো, ইসলামের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, আয় আল্লাহ এই রাষ্ট্রের হেফাজত করো, হারামাইন শরীফের হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত কর, আল্লাহ ইমানের মুসলমানদের হেফাজত কর, পৃথিবীর যেসব মুসলিম রাষ্ট্রগুলিতে বর্তমানে লড়াই ফসাদ চলছে আল্লাহ মুসলমানদেরকে হকের প্রতি নিয়ে আস, আর তাদের পরস্পরের আত্মগ্রহ বন্ধ করে দাও আল্লাহ, তাদের পারস্পরিক আত্মগ্রহ বন্ধ করে দাও, সিরিয়া মুসলমানদের উপর রহম কর, ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম কর, ইহুদি নাসারা জালিম ইহুদি নাসারাদেরকে পকড়াও আল্লাহ, জালিম ইহুদি নাসারাদেরকে পকড়াও আল্লাহ, জালিম ইহুদি নাসারা মুশরিক জালিম মুনাফিকদের পকড়াও, মুসলমানদের হেফাজত কর আল্লাহ, আমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান কর, ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه